بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. سورة الجمعة دوتي آيات پاٹھ کر لیں جمعہ صلاة سمپرکے আমার সামনে কিতাব রিয়াদুস সালেহীন প্রসিদ্ধ বাংলা অনুবাদ পর্যায়ের হানে। তো এই কিতাবের মধ্যে কিছু হাদিস হয়তো তরিফ আছে, সেটা ভিন্ন কথা, আমরা হাদিসটি খুব মকবুল, এই কিতাবটি মকবুল ওলামাদের কাছে, সাধারণ মানুষের কাছে খুব গ্রহণযোগ্য। ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলী এটা সংকলন করেছেন। তো আজকে যে টপিক তা হল, ইমাম নওয়াবী বলছেন ফযল ইয়াউমিল জুমআ, জুম্মার দিনের ফজিলত, ও উযু বিহা, জুম্মার দিনের কি কি কাজ ওয়াজিব। এমনি ভাবে গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, জুম্মার সালাত ওয়াজিব, আর তাড়াতাড়ি করে মসজিদে যাওয়া, জুম্মার দিনের দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ, আর এর মধ্যে একটি সময় আছে আল্লাহ পাক দোয়া মানুষের কবুল করে জুম্মার দিনে। এমনিভাবে জুম্মার দিনে বেশি বেশি করে জুম্মার সালাতের পরে বেশি বেশি করে আল্লাহর জিকির করা মুস্তাহাব। শিরোনাম তিনি এরকম লিখলেন, তারপরে যে আয়াত উল্লেখ করেছেন তা হল ফাইদা কুদিয়াতিস সালাত। আর আমি এর পূর্বের আগের যে আয়াতটি অ্যাড করেছি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ইমানদারগণ, যখন জুম্মার দিনে আজান হয়, জুম্মার সালাতের আহ্বান করা হয়, তো তোমরা দ্রুত গতিতে জুম্মার দিকে এগিয়ে যাও, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তাড়াতাড়ি করো, অলসতা না, আমাদের কাজ হয়ে গেছে উল্টা, সালাতের সময় আসলে অলস, কোনরকম কোনরকম যায়, আর আল্লাহর নাফরমানি বা ঢং তামাশার জন্য সবার আগে যাওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? দরকার হয় খেল তামাশায় বাংলাদেশ থেকে টিকিট করে ওই ওয়ার্ল্ড কাপে যদি ইংল্যান্ডই হয় ওখানে যাওয়ার চেষ্টা করে, ইস্তাগফিরুল্লাহ। ইন্ডিয়াতে হয়তো অনেক লোক গেছে বাংলাদেশ থেকে, যায়নি, আল্লাহ আমাদের হেফাজত করুন। কিন্তু রব বলেছে জুম্মার দিনে আজান হবে, আজান হলে তোমরা ত্বরিৎ গতিতে সালাতের দিকে এগিয়ে যাও, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর দিকে, আল্লাহর দিকের দিকে এগিয়ে যাও। মানে জুম্মার খুতবা শুনে, খুতবা হলো আল্লাহর দিকে। আমরা যে এখানে বসছি বা বসলাম, আল্লাহর দিনে আলোচনা শুনছি, এসব হচ্ছে আল্লাহর দিকে, আল্লাহর দিকে কিনা না, শুধু হুম হুম কর, ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুম্মার খুতবা আল্লাহর দিকে, এই দরসে আসা এটা আল্লাহর দিকে, আপনি দোয়া শিখেন আল্লাহর দিকে, কোরআন তিলাওয়াত শিখেন আল্লাহর দিকে, দিনই আলোচনা শুনেন আল্লাহর দিকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তারা যখন আল্লাহর জিকির করা হয় তখন তাদের হৃদয় কেঁপে ওঠে, মানে আল্লাহর জিকির, আল্লাহর দিনের আলোচনা যখন করা হয় তখন তাদের হৃদয় কেঁপে ওঠে, আর আল্লাহর কালাম যখন তাদের সামনে পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি লাভ করে। আপনার সম্পর্ক যত আল্লাহর কালামের সাথে হবে, কোরআন দৈনিক যদি পড়েন তাহলে মনের মরিচা দূর হবে। এখানে আপনারা অনেকেই আছেন, আমার যেমন হয় অনেকেই আপনারা যারা আছেন এদের মধ্যে থেকে হয়তো অনেকে কোরআন পড়তে যান, আছে কিনা না সবাই জানেন, 100% না। আচ্ছা, ক্রিকেট খেলার নিয়ম তরিকা আমার যেমন হয় সবাই জানে, আমি জানি না, কিন্তু বুঝছেন আমি বিন্দু মাত্র জানি না, শুধু বলে, কিন্তু ক্রিকেট সবাই জানে 100% এর মধ্যে 90% নাকি বেশি বেশি হওয়া বলতে বেশি। ইয়া আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, আমিন। কোরআন তিলাওয়াত, কোরআন শিখতে হয়, ও হয়তো সময় নষ্ট করে খেলতাম আসা, অনেকে তো আছে হয়তো ক্রিকেট দেন কিন্তু নমাজ পড়ে, আছে না, দেখলো আবার এসে নমাজ তারপরে আবার দেন। আচ্ছা, তারা তো ওইসব লোকজন থেকে অনেক ভালো যারা নমাজই পড়ে না, শুধু আল্লাহ চান্স চলে যাচ্ছে। অনেকে নমাজ নেই ক্রিকেট দেখার জন্য, আমি শুধু ক্রিকেটের কথা বলছি যেহেতু ক্রিকেটের খেলা চলতে হলো এই মা এই মুহূর্তে চলে গেল, ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেছে নাকি? আচ্ছা, পরবর্তীতে আরেকটা আসবে, আরেক ওয়ার্ল্ড কাপ, মানে শয়তান সবসময় চেষ্টা করে কিরকম এক পথ শেষ হলো তারপরে আবার শুরু করে দিল, কিছুদিন গ্যাপ পরে আরেকটা শুরু আসবে, শুরু চলে আসবে, আপনারা হয়তো জানা আছে কারো কারো সব বলছেন যখন তাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, আল্লাহর দিনের কথা আলোচনা করা হয়, তখন তাদের হৃদয় কেঁপে উঠে, আর বিশেষ করে কোরআন তেলাওয়াতের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক, ইমান যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি লাভ করে। তাহলে তার মানে কি? আল্লাহ কোরআন, আপনি যদি কোরআন পড়েন, কোরআনের অনুবাদ জানেন, তাফসীর জানেন, আলহামদুলিল্লাহ, যদি অনুবাদ নাও জানেন তবুও শুধু কোরআন পড়েন তবুও আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কোরআন পড়লে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুন লিল মুমিনিন, আল্লাহ বলছেন আমি কোরআন এমন কোরআন নাযিল করছি যে কোরআন রোগের জন্য রোগের চিকিৎসা আর মুমিনদের জন্য রহমত, রোগের চিকিৎসা। আন্তরিক রোগ হচ্ছে বড় রোগ, আপনারা কি বলেন? শারীরিক রোগ বড় রোগ না আন্তরিক রোগ বড় রোগ? হ্যাঁ, শারীরিক রোগ কেমন অসুবিধা নেই, কিন্তু মনের যদি রোগ দেখা দেয় ওই রোগের কারণে হয়তো আপনি দিন থেকে খারিজ হয়ে জাহান্নামী, চিরকালের জন্য জাহান্নামী হয়ে যেতে পারে। মনের রোগ হচ্ছে বড়, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদ, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেছেন তাদের অন্তরে রোগ আছে মারাদ। আপনারা সবাই জানেন মারিয়ত, মারিয়ত কাকে বলে মারিয়ত জানেন না? সবাই জানেন মারিয়ত, মারিয়ত মানে রুগী না, আর মারাদ হচ্ছে রোগ, ফি কুলুবিহিম মারাদ তাদের অন্তরে হচ্ছে রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদ এই রূপ আল্লাহ পাক তাদের অন্তরে আরো বাড়িয়ে দিয়েছে। তো মনের রূপ হচ্ছে মারাত্মক, এই মনের রূপ দূর হয় কোরআনে কারীম তিলাওয়াত করে, এমনকি আমরা জানি অনেক সময় শারীরিক রোগও দূর হয় আল্লাহর কালাম পড়ে ঝাড়ফুঁক করবে, দূর হয় কেন? সুরাতুল ফাতিহা পড়েন, ঝাড়ফুঁক করেন, কুলাউল রব্বিল ফালাক, কুলাউল রব্বিন নাস পড়েন, ঝাড়ফুঁক করেন, মজুদ তাবিজ ব্যবহার করা ঠিক না, তাবিজ ব্যবহার ঠিক না, কিন্তু ঝাড়ফুঁকের বিধান রয়েছে বলি আলহামদুলিল্লাহ। তাই যারা এখানে আছেন মামুনেরা অথবা আমরা যারা আছি সবাইকে সতর্ক থাকা দরকার, বাংলাদেশ থাকতে হয়তো আমি তাবিজ ব্যবহার করেছি, নিজে করেছি, বাচ্চাদেরকে করিয়েছি, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাবিজ ঝুলালো সে শিরিক করবে, যে তাবিজ ঝুলালো সে শিরিক করবে, চাই কোরআন হোক চাই গায়ে কোরআন। কোন কোন আলেম বা বিশেষ করে তাবিজাতি মোল্লা তাবিজকে টিকিয়ে রাখার জন্য দূর দূর দূর দূর থেকে জয়েব হাদিসকে সহিদ হাদিসে যে মানুষের সামনে পেশ করে। আর আমার দেশে এখনো গ্রামে গঞ্জে গলিতে গলিতে সব জায়গায় আছে ওই হুজুররা তাবিজ লিখে আর বকশিস পায়, পায় কিনা? এমনকি কোন লোক তো এমন আছে বলে এটা হলো এই তাবিজটা 1000 টাকা, এটা হলো 5000 টাকা, এরকম লোক মজুর, এটা হলো 500 টাকা, এটা হলো 150 টাকা, এটা হলো 600 টাকা, এটা হলো 250 টাকা, আছে কিনা? তাবিজের পথ আপনারা বন্ধ করে দিন, আপনি আপনার স্ত্রীকে শিখান, মাকে শিখান, আপনার মেয়েদেরকে শিখান, আপনার অধীনস্থ মহিলাদেরকে শিখান, আপনার দায়িত্ব। কারণ এইসব জিনিসের উপর বিশ্বাস করে নারীরা বেশি, জাদু টুনা আরো এই সেই সব দেখবেন নারীদের মধ্যে বেশি। এমনকি সৌদি তো দেখেছি এখানেও দেখা যায় এইসব নারীদের ভিতরে ভয় বেশি, ওইটা না জাদু করে নেবো, জাদু করে নেবো, কত কেস নিয়ে আমার কাছে এসছে, এখন আর আসলে আমরা বন্ধ করে দিয়েছি, কে কাদের ঝামেলা করত, আগে আসতো একটা কিছু পেয়েছে মন তর্জমা করো, একটা কিছু পেয়েছে তর্জমা করো, ওই সৌদিরা নিয়ে চলে আসতো সেন্টার, এইসব দেখার আর শোনার তো এখন সময় নেই, সময়ই নেই, কি করবো? ইয়াল্লা ফত্ত তো তাবিজ জোড়াবেন না, বাচ্চাদের জন্য রক্ষা কবচ হচ্ছে আল্লাহর কালাম, বলেন আলহামদুলিল্লাহ, সূরাতুল ফাতিহা, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, নির্ণয় আরো আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া, অনেক দোয়া প্রমাণিত আছে, দোয়ার বই মজুদ নিয়ে যাবেন, আমল করুন ইনশাআল্লাহ। তো আল্লাহর যিকির, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান। যারা সৌদিতে এসেছেন আমরা এখানে আছি, আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আমরা কোরআন ইচ্ছে করলে শিখতে পারি, চেষ্টা করলে শিখতে পারেন, কারণ আপনার কাছে সময় আছে। ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতী ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, তোমরা কোরআন পাঠ করো, কারণ কোরআন কাল কিয়ামতের দিন যারা কোরআনের সাথী তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। দুঃখের ব্যাপার হলো সত্য অনেক মুসলিম এমন আছে আলহামদুলিল্লাহ আলহামদু পর্যন্ত তার সহি না, আর তাই আমি যাবে কি আগে ভাগে আলহামদুলি ঠিক নেই পরে শুদ্ধ না, মুস্তাকিম কে মুস্তাকিম, ইয়াকে না বুঝুক ইয়াকে রাস্তায় তো হইয়া কিরকম মারে, মানে এমনি তো বক্তব্য রাখে বাবারে বাবা বোঝা যায় প্রধানমন্ত্রী সাহ অথবা স্পিকার বক্তৃতায় নম্বর ওয়ান, কিন্তু মুসলমান তুমি মুসলিম সুরা ফাতিহা তার ঠিক নেই, আস্তাগফিরুল্লাহ, সালাতের দোয়া ঠিক নেই, সানাদ পর্যন্ত ঠিক নেই, আলহামদু ঠিক নেই, এক সুরা মিলাবে ঠিক নেই, আত্তাহিয়া ঠিক নেই, যদি বলা হয় একটু সময় বের করে পড়েন না সময় নাই, কিন্তু এহেতুক সময় নষ্টের সময়ের মধ্যে বাইর আমার, তাই আমাদের সকলের সামনে জীবন আছে, ওই জীবন কোনটা আসল জীবন? দুনিয়ার জীবন আসল না ভবিষ্যৎ জীবন আসল? ভবিষ্যৎ জীবন আসল। আর ভবিষ্যৎ বলতে আপনি কি বলেন, ওই তিন দিন পর আগামী বছর এই ভবিষ্যৎ না মরার পরের জীবন হচ্ছে ভবিষ্যৎ? বুঝলেন তো? তাই মরার পরের যে জিন্দগি সেই জিন্দগির জন্য আমাদের সকলকেই সচেতন থাকতে হবে, শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকতে হবে, জিহাদ করতে হবে শয়তানের সাথে, প্রবৃত্তির সাথে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। আমিন। আল্লাহ কি বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুম্মার দিনে যখন সালাতের নেদা হয় তখন দ্রুত তোমরা এগিয়ে যাও আল্লাহর যিকিরের দিকে। ওয়াদাউল বাইয়া, ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। তো খুতবার সময় যে আজান দেওয়া হয়, এই আজানের পরে যদি কেউ খরিদ বিক্রি করে এটা বাতিল, এটা গ্রহণযোগ্য না। ব্যবসা বাণিজ্য আদান হয়ে গেছে খুতবা আজান, এরপরে খুতবা চলাকালে ব্যবসা বাণিজ্য করছে এটা জায়েজ না। তো আল্লাহ বলেন ওয়াদাউল বাইয়া, এরপর বলেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য অধিক কল্যাণকর। পরে বলছেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে তাহলে বুঝতে। এরপরে আয়াতে ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, ফাইযা কুদিয়াতিস সালাহ ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন সালাতের সমাপ্তি ঘটে, সালাত শেষ হয়, তখন তোমরা পৃথিবীতে আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর দেয়া রিজিক অনুসন্ধান করো। তো আল্লাহ এখানে কি বলেছেন, যখন সালাত শেষ হয় না, সালাতের আগে, সালাত শেষ হওয়ার পরে, সালাত আদায় করার পরে, তারপরে তুমি জমিনে আল্লাহর জমিনে বের হও আর আল্লাহ দেয়া রিজিকের অনুসন্ধান করো, ব্যবসা বাণিজ্য করো, হালাল কামাই করো, কোনো অসুবিধা নেই। ফাবতাকু ওয়াবতাকু মিন ফাদলিল্লাহ, আর কি করো, ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর বেশি বেশি করে আল্লাহর যিকির করো। সুবহানাল্লাহ। তাই দেখবেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ক্ষেত্রেই আল্লাহর যিকির করত। মাশা আল্লাহ বলেন, কান ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর যিকির করত। মানে উনি একটা সময় রয়েছে সময় যিকিরের বাইরে, যেমন আপনি ঘরে ঢুকলেন, কি ঘরে ঢুকলেন, বিসমিল্লাহ, মুমতাজ। ঘর থেকে বের হন, কি ঘরে বের হন, মানে এটা সবাই জানে না, যদি সবাই জানতো তবে বিসমিল্লাহর কথা আওয়াজ আসতো। একদম সহজ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একদম সহজ, আপনারা জানেন না, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, যদি কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে, শয়তান বলে তার সাথীদেরকে, তার চেলাদেরকে, আজকে তোমরা এই বাড়িতে থাকতে পারবে না, কারণ লোকটি বিসমিল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, তাহলে ঘর বান্ধবার প্রয়োজন আছে নাকি? ঘর বান্ধা তো মনে আছে, জানো তো কিরকম বান্ধা, ওই লোহা পরে চায়ের তুলে চারটা গাড়ে দেয় বলে শয়তান আসতে পারে, যত লোহা গাড়ে তত শয়তান আসে, বলো সব নাউজুবিল্লাহ। আর আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিসমিল্লাহ বলে ঢুকলে শয়তান নেতা আসনটা বলে এখানে থাকতে পারবে না, কারণ ও বিসমিল্লাহ বলেছে। তো নবীর তদবির ভালো না তোমার তদবির ভালো? এইসব হচ্ছে জাতিকর মূল্যদের কাজ, জাতিকরদের কাজ। চাল কর্নারে বলে ঘর বন্ধ দিব, হ্যাঁ তাই রে সন্ধান এসে যাবে, কি যে ঘর বন্ধ দিব। আচ্ছা আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কোরআন করিম থেকে সূরাতুল বাকারা তোমাদের নিজেদের বাড়িতে পড়ো, কারণ যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় ওই ঘরে শয়তান থাকে না। সুবহানাল্লাহ। ঈমান থাকতে হবে আল্লাহর কালামের উপর, ঈমান থাকতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপর, আর আমল করুন, দেখবেন শয়তান আসবে। আপনার ইমান হলো নরবারে ব্যবহার করবেন তাবিজ, তো কিছুদিন দেখলো আসলে আসেনি, পরে আবার চলে আসে, পরে হুজুরকে আবার নিয়ে আসে, যায় শয়তান যায় না, যত ব্যবহার করে তত আসে, কারণ তাদের বিশ্বাস হচ্ছে তাবিজের উপর। আর যদি আপনার বিশ্বাস থাকে আল্লাহর জাতির উপর, আল্লাহর কালামের উপর, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানের উপর, শয়তান আসতে পারে না, শয়তান পালিয়ে যায়। ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির। আপনি বাজারে গেছেন, বাজারেও আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইয়ুহয়ী ওয়া ইউমীতু, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামূতু বিয়াদিহিল খাইর, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর। বুঝতে পারছেন বাজারে দোয়া এটা? আর না হয় এমনি চলতে ফিরতে সুহান আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেছেন বেশি বেশি করে তুমি আল্লাহ জিকির করো, মনে থাকবে আল্লাহর খুব, আল্লাহকে স্মরণ করো, তাহলে তুমি বাজারে গেছো চুকের হেফাজত করতে হবে, যেহেতু তোমার ভিতরে কি আছে আল্লাহর জিকির আছে। যদি ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, যদি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, যদি মনে থাকে আল্লাহর কথা, তাহলে আপনি কি একটা বেঘানা মহিলার দিকে আপনি তাকাবেন? আচ্ছা, এই জায়গায় হয়তো মুখ করে মহিলারা করে না, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, কিন্তু মহিলা তো মহিলাই, কোনো কোনো মহিলা আছে একদম টাইটপিট বুরকা পরে, এই সৌদিতে 25 বছর 27 বছর আগে এরকম এরকম বুরকা মার্কেটেই পাওয়া যেত, যারা অনেক আগে এসেছেন, সত্য না মিথ্যা, এইরকম বুরকা নিষিদ্ধ ছিল। হয়তো এরকম বুরকা যদি কেউ আমদানি করতো ওকে হয়তো জেলে বন্দি বন্দি করতো, আমি জানি না, কিন্তু একদম নিষিদ্ধ। আর বর্তমানে দেখছেন আবার কিছু মানুষ আছে সৌদি থেকে নিয়ে যায় বুরকা, ওই টাইপে খুলে আর প্রশস্ত বুরকা ওরা নেয় না, ওগুলো হচ্ছে দেহাবার বুরকা, এটা কি কিসের বুরকা? এটা তো আরো অ্যাট্রাকটিভ, আরো আকর্ষণীয় কিছু বুরকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শারীরিক কাঠামো দেখা যায় টাইপিক বুরকা, বুরকা এরকম বুরকা এখানে আছে। তো আপনি বাজারে গেলেন, যদি আল্লাহর খোঁজ থাকে দ্বিতীয়বার আপনি আর থাকাবেন না নারীর দিকে, ঠিক কিনা? লা তুকবিরু নাযরাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখির। হঠাৎ করে পড়ে গেছে, এটা তোমার পক্ষে গুনাহ নেই, কিন্তু আবার যদি তুমি থাকাও তাহলে কি আছে? গুনাহ আছে। আপনারা যারা, আমরা যারা এখানে উপস্থিত, যাদের যারা ফ্যামিলি কিছু সংখ্যক এখন সুযোগ ভালো, তো অনেকেই নিয়ে আসছে ফ্যামিলি, আলহামদুলিল্লাহ, ওই জিয়ারা বিষয়ে আনছে, হয়তো ওমরা করছে, আল্লাহ ভালো একটা নিয়ে খবরদার, এখানে আপনি নিয়ে আসেন ফ্যামিলি আর এদেরকে দিন শিখাবেন, তাহলে হবে ফায়দা, পর্দা বুঝি দেওয়ার তরিকা শিখাবেন, আর তারাও একটু শিখে যাক, বাংলাদেশ গিয়ে ওইসব নাগরিকদের অনেক প্রচার করে হক, তাহলে হবে ফায়দা, না আনলে আর গেলে আবার ওই দিয়েছি তো কি ফায়দা হলো? না এরকম যেন না হয়। আপনি এসেছেন আল্লাহর কালাম শুনেন, নবীর ফরমান শুনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এর উপর আমল করেন করেন। যেসব নারীরা এখানে আসবে ওরা হেদায়ত পেয়ে যাক বাংলাদেশ, আপনি এসেছেন আপনি হেদায়ত পেয়ে যান বাংলাদেশ, কত বাইরে গিয়ে ওখানে গিয়ে আপনি হক প্রচার করুন, বলুন ইনশাআল্লাহ। তাহলে জুম্মার দিনে প্রথম নম্বর সালাত, তাই না? তারপরে আল্লাহ দিয়ে আল্লাহ দেওয়া যে অনুসন্ধানের জন্য আল্লাহ বলছেন জমিনে ছড়িয়ে পড়ো আর বেশি বেশি করে আল্লাহর দিকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যেন তোমরা সফল হও। এরপরে ইমাম নবী রহমতুল্লাহ আলী আহাদিস সহিহ বা কিছু আহাদিস পেশ করেছেন, দেখা যাবে সব সহি কিনা। প্রথম যে হাদিস পেশ করেছেন তা হচ্ছে ولن وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعه فيه خلق ادم وفيه ادخل الجنه وفيه اخرج منها رواه مسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম দিন যে দিনে সূর্য উদিত হয় সেই দিন হলো জুম্মার দিন অর্থাৎ সাত দিনের মধ্যে সর্বোত্তম দিন জুম্মার দিন এরপরে বলেছেন কয়েকটি কথা এই দিনেই অর্থাৎ জুম্মার দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে আল্লাহ প্রথম নম্বর বললেন সর্বোত্তম দিন হচ্ছে জুম্মার দিন যেসব দিনে সূর্য উদিত হয় সব দিনের মধ্যে উত্তম দিন হচ্ছে জুম্মার দিন আর এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে আল্লাহ আমাদের হেফাজত আমিন আমরা ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই সবাই ইনশাআল্লাহ তো জান্নাত এই যে জুম্মার দিন কদর করবে ইনশাআল্লাহ অনেকে আছে জুম্মার দিনে ছুটি তো বৃহস্পতিবার দিবাগত রাত হয়তো খেলতে বসে শেষ করে ফজর নেই ঠিক কিনা সারা দিন সারা রাত হয়তো কেউ কেউ আছে এমন লোক আছে আস্তাগফিরুল্লাহ আযীম দোয়া করে এই মনে জাতি আস্তাগফিরুল্লাহ কেউ কেউ পাতা খেলে পাতার সাথে আবার ওই বাজিও কি মিলিয়ে দেয় পাতা খেলাই নেই যাইজ না ওটা নাই কারণ শেখ নদী মহম্মদ ফতোয়া দিয়েছে আবার এর সাথে যদি আবার ওই বাজি ধরে তাহলে কি অবস্থা হবে তাহলে তো জুয়া হয়ে গেল না জুয়া খেলে এই রাত্রে জুম্মার দিনের রাত্রে আস্তাগফিরুল্লাহ আযীম ছুটি পেয়েছে এমন তো আমরা আমি শুনতে পাই কোন কোন লোক জুম্মার সালাত পড়ে সারাদিন মানে সারা রাত এরকম করে পরে নও একদম আসর পর্যন্ত মানে নও জুম্মার সালাত মিস এরকম লোক আছে আস্তাগফিরুল্লাহ যদি এদের সংখ্যা কম কিন্তু আছে এটা আমি বললাম বা আমরা জানলাম এটা ঠিক না ঠিক না কিন্তু আমরা যে এমএগুলি ঠিক না কিন্তু প্রচার করি না তাহলে হবে নাকি প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা সবাই দায়িত্বশীল আপনাদের সকলকে এই কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া তোমরা একটি বাক্য হলো আমার পক্ষ থেকে পৌঁছাও আচ্ছা আপনি কি জানেন না জুয়া খেলা যাইজ না আপনি জানেন মমতাজ আপনাদের আপনাদের সবার জানা আছে সালাত ছাড়া হারাম জানেন সালাত ত্যাগ করা যাইজ না সবাই জানি না আপনি এটা কেন প্রচার করেন না আর একজনকে কেন বলেন না হয়তো কেউ কেউ বলতে পারে ও বেশি জানে বেশি জানলেও আপনি একটু হিকমতের সাথে একটা কিছু বলে দিন কারণ জানেন না হেদায়াতের মালিক আল্লাহ কখনো কখনো আছে মানে জাহিল জাহিল আর একটা শিক্ষিত লোককে বলার কারণে সে হেদায়াত পেয়ে গেছে এরকম ভাই আমার তো জুম্মার দিন কদর করবেন হয়তো সময় নষ্ট করবেন না এশার সালাত যদি আপনি জামাতের সাথে পড়েন আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধ রাত পর্যন্ত নফল সালাত আদায় করা সওয়াব রব্বুল আলামিন দান আবার যদি ফজরের সালাত জামাতের সাথে পড়ে নিতে পারেন তাহলে সারা রাত আপনি সালাত আদায় করা সওয়াব পেয়ে নির্ণয় আপনি এত লম্বা তাহাজ্জুদ পড়া জরুরি না জরুরি যেটা তা কোনটা পাঁচ ওয়াক্ত সালাত ফরজ সালাত নিয়মতান্ত্রিক আদায় করা জামাতের সাথে পুরুষদের জন্য তাহাজ্জুদ কি করতে পারেন আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন হ্যাঁ নির্ণয় সোনার উপর সোহাগা কিন্তু আসল জিনিস নাই তো তাহাজ্জুদ পড়লে লাভ নাই এসার নমাজ নাই পরে বয় আমি তাহাজ্জুদ মিস নাই কইছ বে ওরা লাভ আছে এসার সালাত পড়ো ফজরের সালাত পড়ো জামাতের সাথে পড়ো তারপরে জুম্মার সালাত পড়ো, আলহামদুলিল্লাহ, হয়তো কেন সময় নষ্ট করবেন, পেলেন জুম্মার দিন ছুটি আর আল্লাহ মাফর মারে কি সময় কাটাবেন, বরং উচিত হলো আমরা আলহামদুলিল্লাহ জুম্মার দিন ছুটি পেয়েছি, সময়টা ভালো ক্ষেত্রে লাগবে, ইবাদতের মাধ্যমে লাগাবো, নিয়ম থাকে জুম্মার দিনে আবার সারা রাত ইবাদত করা ঠিক না, নির্দিষ্ট করে দেয়া কেয়ামুল্লাইল তাহাজ্জুদের জন্য সহি না, কিন্তু এই হিসাবে যে আমার সুযোগ পাই না জুম্মার দিন আমি জুম্মার রাত্রে তাহাজ্জুদের সালাত পড়বো, এই রাত শুধু এই হিসাবে পড়ে কোনো বাধা নেই, কথা বুঝতে পারছেন? সিয়াম জুম্মার দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে সিয়াম পালন করতে নিষেধ করেছেন, হয়তো একদিন এই দিন রাখবে আর আরেকদিন রাখবে, শুধু জুম্মার দিনের জন্য নির্দিষ্ট করা সহি না, এইভাবে কেয়ামুল্লাইল কোনো নির্দিষ্ট ঠিক না, কিন্তু মানুষ এই জন্য করে যে মানুষ সবসময় পারে না তাহাজ্জুদের সালাত, জুম্মার দিন ছুটি, তাই এই হিসেবে পড়লো তাহাজ্জুদের সালাত পড়লো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এরপরে একটা হাদিস বলি তারপরে শেষ। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضى فأحسن الوضوء ثم أتى الجمعة فاستمع وأنصت غفر له ما بينه وبين الجمعة وزيادة ثلاثة أيام ومن مس الحصى فقد لغى رواه مسلم। যদি কোনো ব্যক্তি উযু করে আর সুন্দর করে উযু করে তারপরে জুম্মার সালাতে আসে, এসে ইস্তেমা ভালো করে কান পেতে শুনে খুতবা আর চুপ থাকে, তাহলে আল্লাহ পাক এই জুম্মা আর এক পূর্বের জুম্মার মধ্যবর্তী সজিরাগুলো তার মাফ করে দিবেন। আরো তিন দিনের এক্সট্রা বোনাস, আরো তিন দিনের এক্সট্রা বোনাস সগিরা গুনা মাফ, সুবহানাল্লাহ। এখানে বুঝুন কোথায় এসেছে, من توضى فأحسن الوضوء তাই কি বোঝা গেল, বুঝুই যথেষ্ট, গোসল জরুরি না, এটা বোঝা গেল নাকি না? কিন্তু অন্যান্য রেওয়ায়েতে গোসলের কথাও আছে, গোসলের তাগিদ আছে, তাই আমরা গোসল করি সাধারণত জুম্মার দিন মনে হয় আমাদের বাংলাদেশে অবশ্যই, কিন্তু সাধারণত বাংলাদেশ যেহেতু বেশিরভাগ হানাফি মধবের অনুসারে সা, তো হানাফি মধবে জুম্মার দিন গোসল করা ওয়াজিব না, সুন্নাহ, আপনারা জানেন তো সবাই সুন্নাহ, আলহামদুলিল্লাহ জুম্মার দিনে গোসল কেউ ছাড়ে না আমার জানা মতো, গ্রামে গঞ্জে পলিতে পলিতে যেখানে যাবে সবাই জুম্মার দিনে গোসল করে কিনা ভাই, জুম্মার সালাতে আসার আগেই করে মাশাআল্লাহ, সুন্নতের এত গুরুত্ব দেন, তারা বলে সুন্না আর বাকি অনেক সুন্না আছে ওয়াজিবি ছেড়ে দে, অনেক ওয়াজিবি ছেড়ে দে, কিন্তু এই সুন্না মজুদ আলহামদুলিল্লাহ, এই সুন্না আছে, আপনি জুম্মার দিন মসজিদে আসার আগে উযু করলো আর গোসল করলো, কিন্তু গোসল করা কোন কোন রায়তে ওয়াজিব হিসেবে উল্লেখ করেছে, তো আমি ওয়াজিব মনে করি না, তাকে যুক্ত সুন্নতি মনে করি ইনশাআল্লাহ, যেহেতু দুই রকমের হাদিস মওজুদ, তো মান তাওয়াদ্দা ফা আহসানা আল উযু সুম্মা আতা আল জুমআ, উযু করলো সুন্দর করে উযু করলো তারপরে জুম্মার সালাতে আসে আর মনোযোগ সহকারে জুম্মার খুতবা শুনে চুপ থাকে, তাহলে দুই জুম্মার মধ্যবর্তী সগীরা গুলো তার আল্লাহ পাক মাফ করে দেন, আরো এক্সট্রা আরো তিন দিন মাশাআল্লাহ। এরপর কি বলছেন, ওয়ামান মাসাল হাসা ফাকাদ লাহা, কেউ যদি ওখানে হাসা মানে কঙ্কর কাক কঙ্কর নিয়ে যদি খেলাধুলা করে স্পর্শ করে জুম্মার খুতবা চলাকালে, তাহলে সে সব নষ্ট করে দেয়, মনোযোগ সহকারে শুনতে হবে, এমনি ভাবে জুম্মার দিন খুতবা ছোনা করে কথা বলা যায় না যায় সবাই জানেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের দেশে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ শহর পর্যন্ত পড়িতে পড়িতে পিছনে আরো এমনি তো চলছে খুতবা, পিছনে ছেলেরা কথা বলছে, অনেকে মধ্যে এরকম করিস এরকম করিস করে কিনা সব একটাও ঠিক নেই। আপনি যদি একজন কথা বলে আর আপনি তাকে বললেন আনসেন চুপ থাকো, এরকম বললে আপনি আপনার সব নষ্ট করে খুতবা চালানোর কথা ঠিক না। আমি বলি আপনার এই জায়গায় দর্শে আসেন আলহামদুলিল্লাহ, এ তো একদম লাস্টে অনেক হেল্পফুল হয়ে গেছে, আমি তো মনে হয় এতটুকু হবে না কিন্তু অনেক হয়ে গেছে মাশাআল্লাহ। আচ্ছা আপনারা যে আমি আলোচনা করছি আলহামদুলিল্লাহ, এখন কেউ কথা বলে এতক্ষণ যাব মোবাইলের টোন বাজে এটা একটা নিয়ম আলহামদুলিল্লাহ, তো দিনই আলোচনা হলে মনোযোগ সহকারে শুনতে হয়, মোবাইল সাইলেন্ট সব সময় না, শুধু আমি বললে আমি না বললে হবে না এরকম নাকি? আপনি যে কোনো জায়গায় দর্শে গেলে কোরআন শুরু কোরআন তিলাওয়াত হচ্ছে অথবা খুতবাতে অথবা সালাতে গেলেন মোবাইল আগে ভাগেই বন্ধ করে মসজিদে ঢুকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যখন খুতবা চলে কথা বলতে নাই আরেকজনকে বলবে না চুপ থাক, এটাও ঠিক না। হ্যাঁ বড়জন কেউ যদি এরকম করে ইশারা দিয়ে কোনো কোনো আলিম বলে এটা না যাই হবে না, ওকে বলছে না ইশারা দিয়েছে কথা বলছে এরকম হয় অনেকে বুঝে না, তো একটা বাচ্চা বুঝল না অথবা কোনো মানুষ বুঝে না এরকম। জুম্মার দিন এই বড় মসজিদ বা আশপাশে অনেক মসজিদ দেখবেন খুতবা চলছে মানুষ যায় এক কর্নারের বসে ওর কথা এরকম আছে নাকি? এটা জানিস আবেদন এরকম করবেন না, খুতবা চলাকালে কথা বলতে নাই। আর দিনই দরসকা কোরআন পাঠ করা হচ্ছে, দিনে আলোচনা করা হয়েছে যে কোনো জায়গায়, আপনি যদি মনে একটা দিনই আলোচনা হচ্ছে ওখানেও কথা বলতে নাই। আপনার মোবাইলে এসেছে কল আপনার মুশকিল আপনি বের হয়ে কথা বলছেন কিন্তু এই জায়গায় কথা বলবেন। যাই হোক কিছু আলোচনা করলাম জুম্মার সালাত সম্পর্কে, পরবর্তীতে আরো আলোচনা আসবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে যা শুনলাম এবং যা আলোচনা করলাম এর যে আমল করার তৌফিক দাও, তোমার কোরআন তোমার কালাম এবং তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দাও, আমিন। আমাদেরকে মাফ করো, আমিন। আমাদেরকে মাফ করো, আমিন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন। মুসলিম মজলুম মুসলমানদেরকে উদ্ধার করো, আমিন। আল্লাহ আমাদের মন পাক করো, আমাদের মনের মন থেকে কলুষতা দূর করে দাও, আমিন। আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক, আমিন। ওয়া আমালানা মিনাল রিয়া, وألسنتنا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. আল্লাহ তুমি আমাদেরকে নেক বানাও, আমাদের বাচ্চাদেরকে নেক বানাও, সন্তানদের নেক বানাও, আমাদের স্ত্রীদের নেক বানাও, আমাদের ভাই বোনদের নেক বানাও, আত্মীয়স্বজনদের নেক বানাও, বন্ধুদের নেক বানাও, এবং দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে তোমার নেককার বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ শিয়া মুসলমানদের উপর রহম করো, মজলুমদেরকে উদ্ধার করো, পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমান নির্যাতিত অবস্থা আছে আল্লাহ এইসব নির্যাতিত মুসলমানদের তুমি হেফাজত করো, এদেরকে আল্লাহ জুলুম নির্যাতন থেকে তুমি এদেরকে উদ্ধার করো, আল্লাহ তুমি এদের হেফাজত করো, আমাদের জানমানের হেফাজত করো, মহলা তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, আখরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, আমাদের সকলকে তুমি জান্নাতে ফিরদৌস বসাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصل اللهم وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين جزاكم الله خيرا মানে আমি আগে বলেছি নির্দিষ্ট করে জুম্মার দিনে নফল সিয়াম রাখা জায়েজ না অথবা সহি না, আল্লাহ সুশাসন নিষেধ করেছে, বলেছেন তোমরা লা তাকসু লাইলাতাল জুমআহ বিকিয়ামিহা, জুমার রাত্রকে তোমরা কিয়ামুল লাইলের জন্য নির্দিষ্ট করো, আর এমনি ভাবে বলেছেন সিয়ামের জন্য নির্দিষ্ট করো দিনকে। তবে যদি কেউ সিয়াম পালন করে তাহলে একদিন আগে রাখবে আর একদিন পরে রাখবে। তবে কেউ যদি এরকম হওয়ার বিশেষ সবসময় কাজ থাকে, হ্যাঁ সবসময় কাজ ছুটি একদিন তার যেমন রোজা রাখতে পারে না, রোজা রাখতে আর শুধু ওই হিসাবে ছুটির দিন শুধু রোজা রাখে, আশা করি অসুবিধা হবে ইনশাল্লাহ। এটা ঠিকই আছে, অনেকে আছে মনে হলে সৌদিরা যায় তো আমি নেই, হ্যাঁ যদি বেশ প্রয়োজন হয় এখানে দুইটা দিক, যখন আপনি সালাত পড়বেন সামনে সূত্র আসবে, সূত্র বুঝছেন সামনে সূত্র বলতে কি, যেমন এই জিনিসটা অথবা পানির মতো অথবা একটা কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখারাতুর রাহাল ইসটি এতটুকু জায়গা পর্যন্ত আর কোন প্রায় এক ফিট, হ্যাঁ এক ফিট নেই এতটুকু পরিমাণ কিছু সামনে রেখে সলাত লাগে, তো এটাকে বলা হয় সূত্র। যদি এরকম কিছু না পান তাহলে যে কোনো একটি জিনিস আনতে হবে। এবারে আপনার এই মনে হয় সেইটার জায়গা করেই তো রাখবেন, এর আগে তো রাখবেন রাখলেন, এবারে কেউ যদি এর ভিতর দিকে যায় আপনি বারণ করবেন তাকে বাধা দিবেন কে রাখ, তারপরে যদি সে চলে যেতে চায় আল্লাহ রসুল সাহেব বলতে ফাইন আল্লাহ ফাল ইউকাতিল ফাইন হু শাইতান, তারপরে যদি সে চলে যেতে চায় তাহলে তার সাথে লড়াই করো কারণ সে শয়তান, আর অন্যরা ফাইন মা হুল কারীম কারণ সে তো শয়তান আছে। সুতরাং তো অনেক মুসলিম জানে না আপনারাই ওই আমার কমলা দিছি, অনেকে জানে না সলাত এবং পরে ওই তিন কাতার ঘুরে আমার করা হতো, এটা সুন্নতের উল্টা। আপনি আগে এসে প্রথম কাতারে দাঁড়াবেন অথবা এই মুসলিম খুঁটি আছে খুঁটিকে সামনে রেখে সুন্নত পড়বেন, একটু দুই মিনিট বসলে আর ওই জন্য সবাই চলে যাবে দুই মিনিট, কিন্তু সলাতে গেলে মসজিদে যদি দুই মিনিট মানে অপেক্ষা করবে বুঝে যায় যে কি কারণ শয়তান টানছে থাকতে পারে বাস্তবে দুইটা মিনিট যদি আপনি হয় থামে অথবা সুন্নত পড়ার আরামসে সবাই চলে যাচ্ছে, কিন্তু মসজিদে গিয়ে দুই মিনিট বললাম অনেক মুশকিল হয়েছে মনে হয় দুই ঘন্টা। আচ্ছা যাই হোক, বাকি আপনি যেমন সালাত পড়ছেন সুতরা পাননি এমন এমন জায়গায় সমান, আপনি তো সালাত মানুষের সামনের দিকে যাবেন না, কিন্তু বিশেষ প্রয়োজন হলে সাজদার জায়গা ছেড়ে চলে যেতে পারেন, সাজদার জায়গা ছেড়ে বুঝছেন তো সাজদার জায়গা ছেড়ে। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের দোষ হলো আমরা সূত্র সামনে রাখি না, এটা সবচেয়ে দোষ আমাদের, সূত্র সামনে রাখলে শূন্য কোনো কোনো আইন করেছেন ওয়াজিব, হ্যাঁ যদি আমি একদম প্রথম কথা চলে যাই সা সূত্র নাও থেকে দেখবো কিছু মারা যায় কারণ সম্বন্ধে মানুষ যাবে না, মানুষ যায় কই পিছন দিয়ে, আবার কেউ কেউ আছে ওই পিছনে ওই দেয়ালকে ঠেক লাগিয়ে দা আছে কিনা কেউ কেউ না বেশি বেশি, আচ্ছা সূত্র সামনে হবে না সূত্র পিছনে হবে, আচ্ছা কেউ কেউ আছে এই যে খুঁটি খাম্বা সা একটা খাম্বা বলো না খুঁটি বলো পিলার পিলার আচ্ছা পিলার খুঁটি ওই খুঁটিকে পিছনে রেখেছে তোরা শূন্য তো কি খুঁটিকে সামনে রাখবেন আর সলাৎ করবেন সেরকম করে বল। আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহিলারা যখন করে সালাত পড়বেন তারা এরকম করবে, তাদের জন্য এটা জরুরি। বাচ্চারা সূত্রার বাইরে যাক, কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন? আর পুরুষ আমরা যখন মসজিদে যাব, যত ইমামের কাছে হবো তত ভালো, প্রথম কথাটা সামিল হওয়ার চেষ্টা করবে, পিছনে না। এক দুই তিন, আপনারা এখানে আসেন, এখানে এতদিন যাবৎ ক্লাসে আসছেন, আলহামদুলিল্লাহ, আপনারা এসে কেন পিছনে বসেন, সামনে আসেন না কেন? হয়তো কেউ মনে হয় হয়তো কিছু প্রশ্ন টশ্ন করবে, এই জন্য আমি কি প্রশ্ন করি, কিছু প্রশ্ন করি না, ওই তারাই প্রশ্ন করবে, দোয়া যখন শিখায় সাহ, আমি কি প্রশ্ন করি না? আমি হয়তো বাইচার মন প্রশ্ন এই প্রাইজ নিয়ে সাহ, কিন্তু কিছুদিন পরে হয়তো আমার প্রশ্ন করতে পারবে, সিলেবাস নির্দিষ্ট হয়। আপনারা আগে ভাগে আসেন, আসার চেষ্টা করবেন, ক্লাসও আগে, মসজিদও আগে, ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন, জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন। আসলে সে বুঝতে পারছে ও হয়তো কাজ কেন করবে, আল্লাহ ইসলামের মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে অর্থহীন কাজ থেকে দূরে থাকা। আচ্ছা আপনি এখানে আছেন, এখন তো যে কোনো সব সময় সময় আপনি দেখেন ছবি, উনি কে আছে করছে আর ছবি তুলছি, সাইন এবাদত করছে না ওই সময় ছবি, কিরকম যদি পেয়েছেন মনে হয় তো সুন্দর একটা সিন তুললাম, হ্যাঁ বসে আছে বা সব তফ সাই থেকে ফারি আর তুলে হয়তো না মুশকিল, কিন্তু আমি তো জীবনে এরকম ছবি তুলিনি মনে হয়। আচ্ছা আপনারা কি বলেন, আমার জীবন যায়নি, আর এত বছর যাবৎ সৌদিতে আছি আলহামদুলিল্লাহ, কতবার মানে হজ যখন থেকে এসেছি তখন থেকে হাজ ছবি, জানি না আগামী বছর হজ করতে পারবো কিনা, আল্লাহ আলম জানি না, হায়াত থাকলে সুযোগ সুবিধা হলে সব তখন অন্য হয়, কিন্তু আমার তেমন এখন আমার তেমন তেমন টান নেই আর কি, মনে টান নেই এই বছর যাবো বলে, তবে উপস্থিত সময় আসার পরে যদি মনে টান সৃষ্টি হয়ে যেতে পারে যাবো, আর যদি ওখানে তৌফিক থাকে, জানি না হায়াত মুখ হয়তো দুপুরম সব কি করে জানি ওইটা আরেক কথা, কিন্তু এতদিন যাবত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, হজ কত উমরা, কিন্তু আমি স্বেচ্ছায় জীবনে কখনো ছবি তুলি, বুঝতে পারছেন, মানে কাবারও ছবি তুলি, মসজিদে হারামও ছবি তুলে নি, আমার জানা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, কি আমার ইজ্জত চলে গেছে, ইজ্জত নাই, শুধু আপনি ফেসবুক ছাড়েন আপনার ইজ্জত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা দেখেন আরেকটা কথা, গারে হেরাম কোন জায়গায় গারে হেরাম, হ্যাঁ আমি কিন্তু গারে হেরাও যাইনি আলহামদুলিল্লাহ, কারণ আমি মানুষকে বলি ওখানে যাওয়ার প্রয়োজন নেই, এবারে আমি যদি যাই আমাকে জিজ্ঞেস করে তুমি গেছো সব, তো আমি একবার যাই, আমি তো জীবনে যাই, কথা বুঝছেন, আরে হেরা। আচ্ছা বলেন তো, আমি হয়তো এখন আমি যে অবস্থানে আছি তবুও আমি সুস্থ, আমি আল্লাহর পক্ষ থেকে আমি হয়তো দুর্বল সব, আমি মনে মনে অসুস্থ আমি জানি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে হজে গেলে দুর্বলতা দূর হয়ে যায়, বুঝছেন, কত জোয়ান আমার থেকে হাঁটতে পারবে সবার আগে, মনে করেন 10 বছর আগে আমার কিরকম গতি ছিল জানেন, যারা 10 বছর আগে হজ করেছে আমার সাথে কেউ আছে এখানে, 12 বছর আগে সুভাবে জিজ্ঞেস করবো, আমি একদিকে আর সবাই একদিকে, আমার মতো কয় টাকা হাঁটতে পারে, তুমি হয়তো কয়লা এরকম করে বুঝি না, আমি বুঝি নেই, সত্যি বুঝছি আল্লাহ, কিন্তু আজ পর্যন্ত তেমন গাড়ি হেরাই দেবে, ছবিও তুলিনি, ছবি আমার ছবি হয়তো সেন্টার কর্তৃপক্ষ তুলেছে কয়েকবার আপনি দেখেছেন, আর একটা দুইটা ছেলে আমি দেখেছি আমার ফেসবুকে আমার ছবি ছেড়েছে ফেসবুকে, আমি না কিন্তু আমি না আবেদন বুঝতে পারছি বলবে না হয়তো আমি আনাবি আচ্ছা এই যে পত্রিকা হাজিরা দোয়া করছে ওটা দিয়েছে পত্রিকা, ওটা তার কাছে এসেছে, দাম হচ্ছে তো খুব খুশি সংক্ষিপ্ত বলে দিই কারণ ভালো জুম্মার দিনে যে সময়টা ওই যে একটা সময় আছে দকবুর, এর মধ্যে দুটি হাদিস আছে বেশ আসর, একটা হলো আসর থেকে মাগরিব পর্যন্ত আর নয় মাগরিবের কিছুক্ষণ পূর্বে, বুঝতে পারছেন আসর থেকে মাগরিব, আর আরেকটা হলো ইমাম সাহেব যখন খুতবা দিতে আসেন তখন থেকে নিয়ে সালাত শেষ না হওয়া পর্যন্ত, এই দুইটা সময় আছে, এছাড়া আরো উক্তি আছে। আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই আসর থেকে মাগরিব পর্যন্ত সময়, সেটা বেশ সহি ইনশাআল্লাহ ভুল ত্রুটি হলে মাফ করবেন।